শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 33তম পাঠের মূল বাক্য হচ্ছে আন্না সান, আপনাকে আমি এটা দেব। আক্ষরিক অর্থ হল আন্না সানকে দেব। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না শিজুওকা শহরে তার বন্ধু সাকুরার সঙ্গে আছে। সাকুরা আজ তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেছে, তাই সাকুরার কাজিন কেন্তার সঙ্গে আন্না এসেছে ক্যাম্পাসের একটি উৎসবে। কেন্তা যে ফটোগ্রাফি ক্লাবের সদস্য, সেই ক্লাবের এক প্রদর্শনী তারা ঘুরে দেখছে। এবার তাহলে শোনা যাক 33তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে আন্না সান, আপনাকে আমি এটা দেব। আক্ষরিক অর্থ হল আন্না সানকে দেব। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। কেন্তা আন্নাকে তার ফটোগ্রাফি ক্লাবের প্রদর্শনী কক্ষে নিয়ে গেল। এটা হচ্ছে ফুজি পর্বতে আমার তোলা ছবি। কোরে মানে এটা, বাক্যের প্রসঙ্গ নির্দেশ করে। বোকু অর্থ হল আমি। এই অমার্জিত শব্দটি পুরুষরা নিজেকে বোঝাতে ব্যবহার করেন। না, এটি বাক্যের কর্তা নির্দেশ করে। ফুজি সান মানে হল ফুজি পর্বত। দে এই পার্টিকেলটি এক্ষেত্রে স্থানের নামের পরে বসে অবস্থান প্রকাশ করছে। এই কথাটি হল তোরিমাস বা ছবি তোলা ক্রিয়ার তারূপ। এই তারূপ দিয়ে ক্রিয়ার অতীতকাল অথবা সম্পূর্ণ রূপ প্রকাশ পায়। শাসিং মানে হল ছবি বা ফটো। দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। বকুগা ফুজি সান্দে তোত্তা, ফুজি পর্বতে আমার তোলা, এই কথাটুকু দিয়ে তাহলে শাসিন অর্থাৎ ছবি বিশেষ পদটিকে বিশেষায়িত করা হচ্ছে, তাই না? ঠিক তাই। কোন বিশেষ পদকে বিশেষায়িত করার শব্দগুচ্ছ অথবা বাক্যাংশ ওই পদটির আগে বসে। এসব বাক্যাংশ বা শব্দগুচ্ছের মধ্যে থাকা ক্রিয়াপদের সরল রূপ হয়ে থাকে, যেমন তোত্তা। বুঝলাম, সরল রূপ মানে আবিধানিক রূপ অথবা তা রূপ ব্যবহার করতে হবে। তাহলে যদি জাপানিতে বলতে চাই আমার পড়া বইটি, সেক্ষেত্রে কি বলতে হবে? বইটি হল হোম এবং আমার পড়া অর্থ হল ওয়াতাশিঙা ইয়োন্দা। কাজেই আমার পড়া বইটি ওয়াতাশিঙা ইয়োন্দা হোম। ফিরে যাই আজকের কথাবার্তায়। আন্না বলল আতাশিদা, আরে এ তো দেখছি আমি। আ এটি বিস্ময়বোধক শব্দ, অবাক হলে এটি বলা হয়। ওয়াতাশি মানে আমি, দা এটি বাক্য শেষ করার নৈমিত্তিক শব্দ। যে ছবিতে আন্না রয়েছে সেই ছবিটি প্রদর্শিত হচ্ছে, তাই তো? হ্যাঁ। আন্নাকে কেন্তা বলল ওদরোইতা, অবাক হয়েছেন। ওদরোইতা এই ক্রিয়ারূপটি হল ওদরোকিমাস অর্থাৎ অবাক হওয়া ক্রিয়াপদের তারূপ। প্রশ্ন করতে এটিকে ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলা হচ্ছে। মার্জিত ভঙ্গিতে বললে এটি দাঁড়াত ওদরোকিমাস তাকা। ঠিক বলেছেন। আতোদে আন্নাসানি আগেমাস, আন্নাসান পরে এটি আপনাকে দেব। আক্ষরিক অর্থ হল পরে আন্নাসানকে দেব। আতোদে মানে হল পরে। আন্নাসান জাপানিতে নামের পরে সান যুক্ত করে সম্বোধন করা হয়। নি এখানে এটি কর্মপদ বা গ্রহিতা নির্দেশ করছে। আঙ্গেমাস অর্থ হল দেওয়া। জাপানি ভাষায় আপনি মানে আনাতা হলেও সাধারণত এটি সরাসরি বলা হয় না। এ শব্দটির ব্যবহার অনেক ক্ষেত্রে অসৌজন্যমূলক মনে হতে পারে, তাই এসব ক্ষেত্রে আপনি বলার পরিবর্তে নামের সঙ্গে সান যুক্ত করে সম্বোধন করুন। ব্যাপারটা আমি মনে রাখব। আন্না সান, আমি আপনাকে এটা দেব, এই হল আজকের মূল বাক্য। চলুন এটা অনুশীলন করা যাক। আন্না সানি আগেমাস। আন্না অবাক হয়ে জিজ্ঞেস করল শাসিং ও কুরেরুন দেশ কা, আপনি আমাকে ছবি দেবেন। শাসিং মানে হল ছবি বা ফটো, এক্ষেত্রে যে ছবিটি এই মুহূর্তে তারা দেখছে। ও এটি কর্মপদ নির্দেশক পার্টিকেল। কুরেরু এটি আবিধানিক ক্রিয়ারূপ, মার্জিত রূপটি হল কুরেমাস অর্থাৎ দেওয়া। দেসকা এই কথাগুলো দিয়ে প্রশ্ন করা হয় ব্যাখ্যা চাওয়ার এবং নিশ্চিত করে নেয়ার ক্ষেত্রে। আন্না আরো বলল, উরেশি দেস, কি আনন্দ, খুশি বা মজার ব্যাপার। উরেশি এই বিশেষণ পদের অর্থ খুশি বা আনন্দিত। এবার চলুন আরেকবার শোনা যাক ৩৩তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল আন্না সান নি আগেমাস, আন্না সান আপনাকে আমি এটা দেব। これは僕が富士山で撮った写真です。 あ、私だ。 驚いた？後でアンナさんにあげます。 写真をくれるんですか？嬉しいです。 エバー、ティーチャー、アマデルブジヘディンポルボ。ジャパニーバッサーシェカレイアシュレトタバダヨコダポクアカネトクナガ、アツケルシッコニオビシャティニアロチャナコルベンエイポルビ。 আজ আমরা দেওয়া অর্থে দুটি জাপানি শব্দ শিখেছি, আগেমাস এবং কুরেমাস। মনে হচ্ছে ব্যাপারটা জাপানি ভাষার একটি বৈশিষ্ট্য, তাই না? মানে এই যে একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ কোনটা কখন সঠিকভাবে প্রয়োগ করতে হবে তা বেশ কঠিন। তাহলে টিচারের কাছ থেকে বিশদভাবে জেনে নেওয়া যাক। টিচার বললেন, জাপানি ভাষায় দেওয়া নেওয়ার ক্ষেত্রে দাতা বা গ্রহীতার দৃষ্টিকোণ থেকে বলার সময় ভিন্ন ভিন্ন ক্রিয়াপদ ব্যবহার করা হয়। আজকের কথাবার্তায় কেন্তা যে শব্দ ব্যবহার করেছে তা হল আগেমাস। এটি সাধারণভাবে কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে দাতার ব্যবহৃত শব্দ। তবে খেয়াল রাখবেন, আগেমাস কথাটির মধ্যে অনুগ্রহ করার একটা দোতনা রয়ে গেছে, তাই বয়োজ্যেষ্ঠ বা ঊর্ধ্বতন কাউকে কিছু দেওয়ার বিষয়ে উল্লেখ করতে এই শব্দটি ব্যবহার করলে তা হবে শিষ্টাচার বহির্ভূত। সেক্ষেত্রে বলতে হবে সাশিয়াঙ্গেমাস অর্থাৎ বিনয়ের সঙ্গে দেওয়া। অন্যদিকে আপনি যদি হন গ্রহীতা এবং অন্য কেউ দাতা, তাহলে দেওয়া ক্রিয়াটির জাপানি হবে কুরেমাস। এজন্যই কেন্তা যখন আন্নাকে ছবি দেওয়ার কথা বলল, তখন গ্রহীতা হিসেবে আন্না কেন্তার দেওয়ার বিষয়টি বোঝাতে ব্যবহার করেছে কুরেমাস। এই কুরেমাস কথাটি পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ইত্যাদি এরকম ঘনিষ্ঠ লোকজনের মধ্য থেকে কেউ কিছু দিলেও ব্যবহার করা যায়। এ ধরনের ঘনিষ্ঠ লোকজনকে বোঝাতে জাপানিতে বলা হয় উচি। জাপানি ভাষা সঠিকভাবে বলতে পারার ক্ষেত্রে এরকম ঘনিষ্ঠ লোকজন বা উচি এবং অপরিচিত বা স্বল্প পরিচিত লোকজন অর্থাৎ সোতো, এই দুই ধরনের লোকজনের মধ্যে পার্থক্য বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। উচি গোষ্ঠীভুক্ত লোকজনের সঙ্গে বা তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার করা হয় না। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। প্রথমে এই কথাটি শুনে দেখুন, নিকো নিকো। এটা কিন্তু আমার জানা শব্দ, আমরা নিকো নিকো হাসি। ঠিক বলেছেন, নিকো নিকো হচ্ছে স্মিত হাসি, যে হাসি শব্দহীন এবং আনন্দ বা স্ফূর্তি প্রকাশ করে, তেমন মৃদু হাসির ভঙ্গি। কাছাকাছি অর্থের আরেকটি ধন্যাত্মক শব্দ হল নিয়া নিয়া। এটা দিয়ে বোঝায় দেত হাসির ভঙ্গি, অর্থাৎ যে মৃদু হাসি দিয়ে আনন্দের প্রকাশ নয় বরং অবজ্ঞা বা দুরভিসন্ধি প্রকাশ পায়। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ নিকো নিকো এবং নিয়া নিয়া। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, ক্যাম্পাস উৎসবে ছাত্রছাত্রীরা খাবারের চলমান দোকান সাজিয়েছিল, সেখান থেকে আমি ফ্রায়েড নুডলস কিনে খেয়েছি। বলা হয়ে থাকে শরৎকাল হচ্ছে শিল্পকলা, খেলাধুলা আর আহার ভোজনের মৌসুম। কি চমৎকার এই ঋতু! বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল আন্না সান আপনাকে আমি এটা দেব। পরবর্তী পর্বে আন্না শিজুওকার প্রাচুর্যময় সামুদ্রিক খাবার উপভোগ করবে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।